আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম ইসলাম বিনাশী কর্মাবলী সম্পর্কে। কটা বলেছিলাম? ইসলাম বিনাশী কর্ম হল মোটামুটি দশটা। তার মধ্যে প্রধান ও প্রথম হল আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক করা। আল্লাহর ইবাদতে শরিক করা তার মানে শিরিক করা। শিরিক করলে পরে মানুষের বুক থেকে ঈমান চলে যায় এবং সে কাফেরে পর্যবসিত হয়। আর বিনা তওবায় মারা গেলে তার অবস্থা কি হয়? কেয়ামতে চিরস্থায়ী জাহান্নামবাসী হয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে অংশী বা শিরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করেন। শিরিক শিরিক করলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। নম্বর দুই বলেছিলাম যে আল্লাহ ও নিজের মাঝে ওসিলা বা মাধ্যম স্থির করা, তাকে বিপদে আহ্বান করা। এমন ওসিলা ধরলেন যে তাকে বিপদে আহ্বান করলেন আর তার নিকট সুপারিশ চাইলেন যে যেন আমি কেয়ামতে পার হতে পারি, আর তার উপরে ভরসা রাখলেন, কোন আপদ বিপদ থেকে মুক্ত থাকতে ভরসা অথবা সুখ সমৃদ্ধি লাভের ক্ষেত্রে ভরসা, অতএব কাল জাহান্নাম থেকে মুক্তি পেতে ভরসা অথবা জান্নাত লাভের উপরে আশা ভরসা আপনি রাখলেন তার উপরে, এমন ওসিলা ধরলেন, তাহলে পরে আপনার বুক থেকেও ইমান থাক চলে যাবে, ইমান সেখানে থাকবে না। আর ওসিলা সম্পর্কে বলেছিলাম যে ওসিলা ধরা মানে হল আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা ওসিলা ধরো, ওসিলা অনুসন্ধান করো। সে ওসিলা কি? ইমানের সাথে নেক আমল। এছাড়া এর মানে এই নয় যে উকিল ধরো। যদি কেউ আপনাকে বলে উকিল ধরো না হয় পার পাবে না, কথা ঠিক না ভুল? ঠিক। উকিল ছাড়া পার পাওয়া যাবে না। দুনিয়ার কোর্টে উকিল না ধরলে আপনি কেসে জিততে পারবেন না, আখেরাতের কোর্টেও তাই। এই জন্য আল্লাহ তাআলা উকিল ধরতে বলেছেন। কিন্তু কাকে উকিল ধরতে হবে? কোন উকিল আছে যে কেয়ামতে আপনার ওয়াকালতি করবে? কোন উকিল আছে যে কেয়ামতে আপনাকে কেসে জিতিয়ে দেবে? আছে কেউ? যদি একমাত্র কেউ উকিল থাকে যে কাল কেয়ামতে জিতিয়ে দেবে, তাহলে তিনি হচ্ছেন কে? আল্লাহ, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের রব যিনি, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোন মাবুদ নেই। তাকে ওকিল ধরো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওকিল হওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। কারণ কেয়ামতের মাঠে আল্লাহ তালাই উকিল হবেন, আল্লাহ তালাই সাক্ষী হবেন, আল্লাহ তালাই বিচারক। এই জন্য সেখানে এই দুনিয়ার উকিলের লেজ লড়বে না। ওসিলা ওসিলা কি একবারই ধরা যাবে না? এখানে যে বলছেন ওসিলা ধরলে মানুষ ইসলাম থেকে মুসলমান খারেজ হয়ে যাবে, ওসিলা কি মোটেই ধরা যাবে না? কিছু বৈধ ওসিলা আছে শরীয়তে, সেটাকে জায়েজ করা হয়েছে। কিরকম বৈধ ওসিলা? বলা হয়েছে যদি কেউ ওসিলা ধরতে চায় এই রকম ধরা যাবে। কিরকম? সে আসলে এই ওসিলা আবার দোয়া করার সময়ে দোয়াতে কোনো ওসিলা ধরা যায় কিনা? আপনি ওই রকম ওসিলা ধরেন না যেভাবে ওরা বলে উকিল ধরো, পীর ধরো, এইসব না, এসব না। কিন্তু দোয়া করার সময় বলেন, ইয়া আল্লাহ তুমি আমাকে তোমার নবীর ওসিলায় ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ আমাকে মা ফাতিমা আলীর ওসিলায় ক্ষমা করে দাও, হাসান হোসেনের ওসিলায় ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ তোমার আরস কুরসির ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। এরকম দোয়া চলবে? কেন চলবে না? যেহেতু এটাই হচ্ছে উদ্দেশ্য। এইরকম ওসিলা যদি আপনি মনে করেন যে ওসিলা ধরলে আল্লাহ তালা হ্যাঁ খালাস, এরকম ওসিলা ধরলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, খবরদার এরকম বিশ্বাস করেন না। অনেক মানুষ আছে দেখবেন কাফনের উপরে সাজারা নামা লিখে, বরফের সাজারা নামা। কেন না? ফেরেশতা আসবে কাফন খুলতে আর দেখবে বড় পীরের হ্যাঁ নাম সাজানা নামা লেখা আছে, ডরে ভয়ে পালিয়ে যাবে। এরকম হবে নাকি? এরকম হবে? তাহলে কি লাভ? কি লাভ ভাবছে কি না? বড় পীরের একটা মর্যাদা আছে আল্লাহর কাছে, তার নাম যখন ফেরেশতারা দেখবেন তখন কমসে কম তার কবরের আজাব হালকা হবে, এরকম মনে করা ঠিক? এই তো একই তো বলে ভরসা করা, ভয় রাখা, তার উপরে আশা রাখা, তার কাছে সুপারিশ চাওয়া, বিপদে আহ্বান করা, এই ওসিলাই তো হারাম, এই ওসিলাই হচ্ছে শিরিক, আর এই ওসিলাই মানুষকে ইমান থেকে বের করে নিয়ে যায়। সুতরাং ওসিলা বৈধ কিছু আছে, সেটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে। কেমন ওসিলা? আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা। আল্লাহ গো তোমার নাম রহমান ও রহিম, তুমি আমাকে রহম করো। আল্লাহ তোমার নাম গাফুর ও গাফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ফেরাত দাও। চলবে চলবে না? এইরকম ওসিলা চলবে। আল্লাহ তোমার কুদরতের ওসিলায় আমি চাচ্ছি তুমি আমার ছেলেকে ভালো করে দাও। আল্লাহ তোমার ইজ্জতের ওসিলায় চাচ্ছি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ গো আমি বড় অসুস্থ আছি, তোমার ইজ্জতের ওসিলায়, তোমার কুদরতের ওসিলায়, তোমার রহমতের ওসিলায় চাচ্ছি, ভিক্ষা চাচ্ছি আল্লাহ তুমি রহমত দানে আমাকে ধন্য করো, আর সেই রহমতে তুমি আমাকে সুস্থ করে তোলো। বলা যাবে না? যাবে না? বলা যাবে। আল্লাহ নবী আউযুবি কালিমাতিল্লাহি তাম্মা, দেখছেন, আউযুবি কালিমাত, কালেমাতের ওসিলা দিয়ে আল্লাহ চেয়েছেন, আল্লাহ রসুল চেয়েছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর নাম ও গুণাবলীর ওসিলা দিয়ে দোয়া করা যায়। নম্বর দুই, আপনার নেক আমলের ওসিলা। নেক আমলের ওসিলা কেমন? আল্লাহ গো আমি তোমার নবীকে খুব ভালোবাসি, তাই সেই ভালোবাসার ওসিলায় তুমি আমাকে বিপদমুক্ত করো। তোমার নবীর ওসিলাই নয়, তোমার নবীকে ভালোবাসি, তার মানে সেটা কার কাজ? আমারই কাজ, আমারই নেক আমল। আল্লাহ আমি আমার মা বাপের, এইরকমই দোয়া আছে না হাদিসে, মা বাপের সে দোয়া, আমি মা বাপকে খুব ভালোবাসি, তাদের বাধ্য সন্তান আমি, আল্লাহ গো এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য হয় তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। বলা হয় না? হয় না? এটা বলা যাবে নেক আমলের ওসিলা। আল্লাহ গো যখনই আজান হয় তখনই আমি সঙ্গে সঙ্গে মসজিদে ছুটি, সবার আগে আমি মসজিদে যাই, তাকবীরে তাহরিমা সহ নামাজ পড়ি। আল্লাহ গো এ কাজ যদি তোমার জন্য করে থাকি তাহলে আমাকে তুমি সুস্থ করে তোলো। বলা যাবে না? যাবে না? এই রকম বলা নেক আমলের ওসিলা জায়েজ। আর তিন নম্বর ওসিলা হল যে ওসিলা আপনি একজনকে সামনে নিয়ে করবেন বা রাখবেন, করবেন, একজন ভালো লোক, নেক লোক, তার কাছে গেলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, তাই না? এটা আপনি ডাইরেক্ট করলেন না, একজনকে করা করাচ্ছেন। চলবে না? চলবে না? চলবে, কিন্তু শর্ত হচ্ছে কি, তাকে, হ্যাঁ বুঝতে পারলেন, তাকে জীবিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, এবং যে জিনিস আপনি চাইবেন সেই সেই জিনিস ওদের তো দেবে না, কারণ আল্লাহর কাছে চাইবেন। সুতরাং সেটা আল্লাহর কাছে চাওয়া সমস্যা নেই, তিন নম্বর শর্ত না, এটা কোন জরুরি না। আপনি যার কাছে যাবেন তাকে বলবেন যে হুজুর আমার জন্য দোয়া করে দেন, আমার ছেলের এই অবস্থা, আমার মায়ের এই অবস্থা, আমার আব্বার অবস্থা, আমার এই অবস্থা, আমার কিডনি খারাপ, আমার এই, আমার ক্যান্সার, আমার অমক তমক, আল্লাহর কাছে দোয়া করুন। ওই যে অন্ধ সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, যে বললেন ইয়া রাসূল আল্লাহ কি করুন, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে অন্ধত্ব মুক্ত করেন। তুমি যদি চাও তুমি জান্নাত পাবে, না চাও তুমি দোয়া করতে পারি। তারপরে দোয়া করেছিলেন না? দোয়া করলেন। আর দোয়া কে করেছিলেন? সাহাবি নিজেই করেছেন, হে আল্লাহ আমি তোমার নবীর নবীকে সামনে রেখে আমি সুপারিশ করছি তোমার কাছে, যে তার সুপারিশ আমার ব্যাপারে তুমি কবুল করো। দেখছেন অন্ধ সাহাবি নিজেই দোয়া করেছেন। তাহলে এই রকম ওসিলা, যেমন ওই যে মহিলা, সেই মহিলা এসে বলছে ইয়া রাসূল আল্লাহ আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই, মূর্ছা যাই, আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই, আর তাতে আমার কাপড় সরে যায়, আগে কাপড় সরার কথা বলেনি, আমি মূর্ছা যাই, অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার এই রোগ ভালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি যদি চাও আমি দোয়া করব ভালো হয়ে যাবে, আর যদি চাও সবুর করবে তাহলে তুমি জান্নাত পাবে। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি সবুর করে জান্নাত নিতে চাই, কিন্তু আমার ওই সময়ে কাপড় সরে যায়, বেপর্দা হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করুন যেন এটা না হয়। আল্লাহু আকবার, পর্দার খেয়াল দেখছেন? পর্দার খেয়াল, আমাদের মেয়েরা, বেপর্দা মেয়েরা সামান্য অসুখের ওসিলাতে বেপর্দা হয়ে হাসপাতালে যায়। আর এ কোন মহিলা, যে মহিলা অসুখ ভালো হতে হবে না তবুও যেন আমার পর্দা ছড়ে না যায়, কত উল্টো। এরা হচ্ছে নারী, ওরা হচ্ছে ভেড়ি। নারী আর ভেড়ির মধ্যে পার্থক্য আছে না? না, সব এক, ঘোড়া ভেড়া এক হয় নাকি? না, পার্থক্য আছে। তো যাই হোক, তো সেই মহিলা আল্লাহ রসুলের কাছে দোয়া চাইলেন, চাইলেন না, আল্লাহ রসুলের দোয়া ওসিলা চাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ওসিলা করে দোয়া করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে আল্লাহর নবীকে নিয়ে দোয়া করতেন। ওই যে এক সাহাবী জুমার দিনে, ইয়া রাসূল আল্লাহ, সব ধ্বংস হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। তখন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করলেন, বৃষ্টি হলো। আবার এক সপ্তাহ, এক সপ্তাহ ধরে বৃষ্টি। সেই বৃষ্টি থামাবার জন্য আবার এক সাহাবী কিংবা সেই সাহেব বলেন, ইয়া রাসূল আল্লাহ, সব ধ্বংস হয়ে গেল, ভেসে গেল, আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি থেমে যায়। আবার আল্লাহর কাছে দোয়া করলেন, বৃষ্টি থেমে, হাওয়া আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, বৃষ্টি থেমে গেল। এগুলো দোয়া ওসিলার সাথে। এইভাবে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলে পরে বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা আব্বাস, তখন আল্লাহর রাসূল বেঁচে নেই। এই দেখেন, মৃত ব্যক্তির ওসিলা ধরা যাবে কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মর্যাদা সম্পন্ন নাকি তার চাচা আব্বাস বেশি মর্যাদা সম্পন্ন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি এই জগতে নেই। ওরা বলছে পর্দা নিয়েছে, ঠিক আছে, পর্দার আড়াল থেকে চাও। পর্দার আড়াল থেকে চাওয়া যাবে? পর্দা না, পর্দা মানেই হচ্ছে এমন পর্দা, বারজাখ, এমন জবনিকা, যে সেই পর্দার আড়াল থেকে না কিছু দেখা যাবে না শোনা যাবে, শেষ, না তিনি কিছু দেখতে পারেন না কিছু শুনতে পারেন। তাই হযরত তোমার সাহাবীর বুঝ দেখুন, হযরত চাচাকে নিয়ে বৃষ্টি প্রার্থনা করছেন, আল্লাহ, আল্লাহর নবী যখন বেঁচে ছিলেন তখন তার ওসিলায়, তার মানে তাকে নিয়ে তার সুপারিশে আমরা তোমার কাছে বৃষ্টি চেয়েছি, তুমি বৃষ্টি দিয়েছ। এখন তিনি নেই, তার চাচা আমাদের কাছে মজুদ, বুজুর্গ বলতে তার চাচা, আমরা তাকে নিয়ে দোয়া করছি, সুপারিশ করছি, করাচ্ছি, সুতরাং তুমি আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি হয়তো। তাহলে চাচা যদি কোন, যদি পর্দাই বলেন, পর্দার ওপারে কেউ চলে গিয়ে থাকে, তাহলে তাকে তার কাছে ওসিলা চাওয়া যাবে না, তাকে বলা যাবে না, তাকে শোনানো যাবে না। এ কথা উমর জানতেন বলেই কাছে আল্লাহ রসুল থাকতে তিনি তার কাছে যাননি। কার কাছে গিয়েছিলেন? তার চাচার কাছে, আব্বাস, যিনি জীবিত। এই জন্য প্রধান শর্ত হল কি? জীবিত থাকতে হবে। এই হল ওসিলা। এই ওসিলা যদি কেউ ধরে, বৈধ ওসিলা তিন প্রকার যে বললাম, তাহলে সমস্যা নেই, শরীয়তে অনুমোদন আছে, এর এ হচ্ছে অনুমোদিত ওসিলা। বাকি বড় পীর আব্দুল কাদের জিলানির ওসিলায়, অমকের ওসিলায়, তমকের ওসিলায়, অমক বুজুর্গের ওসিলায়, নবীর ওসিলায়, অমক, না না না, এসব চলবে না, এসব দোয়া চলবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে সৌদি আরব থেকে একটা তফসির বেরিয়েছিল কিছু বছর আগে, সেটার নাম হচ্ছে মারিফুল কোরআন। সেই মারিফুল কোরআনে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের তফসিরে লেখা আছে যে আমরা কেবল তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তো মুফাসসির লিখেছেন যে নবী ওলির ওসিলাতে দোয়া করা এই আয়াতের বিরোধী নয়। কেবল তোমারই কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে, ওসিলা ধরা হবে না। কিন্তু উনি লিখেছেন যে না, নবী ওলির ওসিলাতে যদি দোয়া করা হয় তাহলে সেটা এই আয়াতের বিরোধী নয়। কিন্তু আমরা বলবো না, নবী ওলি যেই হবেন তার ওসিলাতে এইভাবে দোয়া করা যাবে না, যদি তিনি জীবিত না থাকেন। বরং জীবিত ব্যক্তির ওসিলা তাকে সামনে নিয়ে এসে তার মাধ্যমে সুপারিশ চাইতে হবে, বৃষ্টি প্রার্থনা ইত্যাদি করতে হবে। সুতরাং সঠিক পথ হল এইটা, ওসিলা যদি কেউ এইভাবে ধরে, যেমন বিপদে মুক্তি পাব, কাল কেয়ামতে পার পাব, তাহলে পরে কি হবে? শিরিক হবে এবং বুক থেকে ঈমান বেরিয়ে যাবে। নম্বর তিন, মুশরিকদেরকে কাফের মনে না করা অথবা তাদের কাফের হওয়াতে সন্দেহ পোষণ করা অথবা তাদের ধর্মকে সঠিক মনে করা, এমন কাজও কুফরি। কিরকম কথা হল যে এটা একটা বিশাল মানে মারাত্মক ব্যাপার, যদি আপনি কাফেরকে কাফের মনে না করেন তাহলে আপনি কাফের, আর যদি আপনি অকাফেরকে কাফের মনে করেন তাহলেও আপনি কাফের। বিশাল সমস্যা, উভয় সংকট, খুব সূক্ষ্মভাবে চলতে হবে। আগালেও কঠিন, পেছালেও কঠিন, দাঁড়িয়ে গেলেও কঠিন, বামে গেলেও কঠিন, ঠিক লাইনের উপরে চলতে হবে। লাইনচ্যুত হলেই ট্রেন উল্টে যাবে। কাফেরকে কাফের জানতে হবে, আর অকাফেরকে কাফের জানলে হবে না, কারণ উভয় ক্ষেত্রে আপনি নিজে কাফের হয়ে যাবেন। মুশরিক যারা আছে, যারা অমুসলিম আছে, তারা কাফের, আর অমুসলিম যারা আছে আমরা জানি তারা জাহান্নামে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যদি কেউ গ্রহণ না করে তাহলে সে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। দলিল কি? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি দীনে ইসলাম ছাড়া অন্য দিন অন্বেষণ করবে সে কিয়ামতের দিনে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, আর তার কাছ থেকে সে দিন গ্রহণ করা হবে না। ইসলাম এসে গেছে, সূর্য এসে গেছে, সমস্ত তারা বিলীন হয়ে গেছে, আকাশ আর কোন তারকা থাকবে না। এখন একমাত্র ইসলাম ছাড়া বাঁচার উপায় নেই, এটা হচ্ছে আমাদের দাবি। আমার দাবি না, আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা, যিনি সমস্ত ধর্ম পাঠিয়েছেন, সমস্ত নবীকে পাঠিয়েছেন, তিনিই বলেছেন। নিজে নিজের নবীর সময়ে সবাই ঠিক ছিল, কিন্তু আল্লাহর নবী যখন এসে গেল, খালাস, খাতমের রিসালা, রসুলের নবুয়াতের জামানা খতম হয়ে গেছে। এখন সেই নবুয়াত নিয়ে চলতে হবে কিয়ামত পর্যন্ত, এমনকি নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনিও উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন, তিনি নবী হয়ে আসবেন না। এবারে তাহলে অমুসলিম সবাই কাফের, অমুসলিম সবাই জাহান্নামী। কিন্তু একটা কথা বলেছিলাম, নির্দিষ্ট করে কাউকে কাফের বলা কিংবা জাহান্নামী বলা বড় কঠিন। তবে অমুসলিম যে আছে, নির্দিষ্ট অনির্দিষ্ট সবাই কাফের, তাই না? কিন্তু অমুসলিম যে আছে তাকে নির্দিষ্ট করে জাহান্নামী বলা যাবে না, তার কারণ সে মুসলমান হতে পারে, ঠিক আছে? আর একজন মুসলিম, যে মুসলিম আছে তাকে কাফের বলা যাবে? বলা যাবে না। তাকে জাহান্নামী বলা যাবে? তাও বলা যাবে না। তাকে জান্নাতি বলা যাবে? নির্দিষ্ট করে জান্নাতি বলা যাবে না, কারণ আশা রাখতে পারে। কিন্তু সে নির্দিষ্ট করে জান্নাতি, অমক জান্নাতি, কোন কোন কবরে লেখা থাকে, এক কবরে দেখলাম লেখা আছে কি কোরবান, কি কি যেন নাম, কোরবান আলী জান্নাতি, কোরবান আলী জান্নাতি, একবার আল্লাহ তুল জান্নাতি। হ্যাঁ, জান্নাতি বলা যাবে না, নির্দিষ্ট করে জান্নাতি বলা যাবে না। আর কোন কাফেরকে নির্দিষ্ট করে জাহান্নামী বলা যাবে না, তার কারণে জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ, নির্দিষ্ট করে শহীদ বলা যাবে না। অমক শহীদ, তুমি কি করে জানলে অমক শহীদ? তার অন্তরের খবর জানো? শহীদ কি করে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমক শহীদ যদি মারা যায় তো শহীদ বলে ও না জান জাহান্নামী যাবে, কি ব্যাপার? কারণ এই নিয়ে বাহ্যিক দৃষ্টি দেখে বলছেন, আল্লাহ রাসূল কিভাবে বলছেন, ওহির মাধ্যমে জ্ঞান দিয়ে বলছেন যে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ এত সুন্দর জিহাদ করছে কি করে? তো দেখি পেছনে দেখতে দেখতে দেখতে, হ্যাঁ, খুব মানে মুশরিক কাটে কাটে কাটে শেষকালে তার এমন অবস্থা হল, এইভাবে তলোয়ারটা বুকের উপরে গুঁজে নিয়ে নিজে আত্মহত্যা করল, মারা গেল। আত্মহত্যা করলে কি অবস্থা হয়? ব্যাস, শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু শেষ খারাপ যার সব খারাপ তার। মোল্লিয়া রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, কি ব্যাপার বলে আপনি যে কথাটা বললেন সত্যি। তাহলে এইজন্য বুখারী শরীফে আছে, বাবুন লা ইউকালু ফুলানুন শহীদ, বলা যাবে না যে অমক শহীদ নির্দিষ্ট করে, কিন্তু যে আল্লাহর পথে মারা যাবে সে শহীদ, কিংবা আল্লাহ আল্লাহ রসুল যার ব্যাপারে খবর দিয়েছেন যে শহীদ, যেমন যেমন ওমর শহীদ, ওসমান শহীদ, আশারায়ে মুবাশশারাদের মধ্যে যারা শহীদ হয়েছেন, সাহাবাদের মধ্যে খবর আছে শহীদ শহীদ। জান্নাতি কাউকে বলা যাবে না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি, আবু বাকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, আলী ফিল জান্না, খালাস, চোখ বন্ধ করে মানব। এদের ব্যাপারে কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। যেখানে শরীয়ত আমাদেরকে বলেছে অমক অমক জান্নাতি, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যার ব্যাপারে কোন ফায়সালা নেই তাকে আমরা এই বলে বিশ্বাস আশা রাখবো যে ইনশাল্লাহ জান্নাতি, কিন্তু বলা যাবে না যে তিনি জান্নাতি, গ্যারান্টি দিয়ে বলা যাবে না যতক্ষণ না তার কোন দলিল পাওয়া গেছে। মোট কথা খুবই মানে বিপজ্জনক একটা কথা যে মানুষ সবসময় কথায় কথায় অমুক কাফের, ফেসবুকে তো দেখবেন ফেসবুকের মুফতিরা আলাতুল চোখ বন্ধ করে অমুক কাফের অমুক কাফের, যে জিহাদ করে না সে কাফের, জিহাদিরা বলছে জিহাদ করে না তারা কাফের, তবলিগিরা আর ফতোয়া তাদের এক ফতোয়া, এরা এক ফতোয়া দিচ্ছে ওরা এক ফতোয়া দিচ্ছে, দিয়ে এক অমুককে জাহান্নামী অমুককে জান্নাতি, নিজেদের মধ্যেই তারা এই ফতোয়া চালিয়ে রেখেছে। আসলে না, কাউকে কাফের বলা, কাউকে জান্নাতি বলা, কাউকে শহীদ বলা চারটিখানি কথা না। এখানে আমাদের প্রসঙ্গ কি ছিল যে কাফেরকে কাফের মনে না করলে আপনার বুক থেকে ইসলাম চলে যাবে, ইসলাম বিনাশী একটা কাজ হচ্ছে, কাফেরকে কাফের মানতে হবে জানতে হবে। আর মুসলিমকে কাফের বলা যাবে না, যদি সে মুসলিম থাকে আর আপনি তাকে কাফের বলেন তাহলে নিজে কাফের হয়ে যাবে। নম্বর চার ইসলাম বিনাশী কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি এর আদর্শ অপেক্ষা অন্যের আদর্শকে অধিক পূর্ণাঙ্গ মনে করা। আমরা জানি যে এই জগতে যত আদর্শ এসেছে, বহু মানুষের আদর্শ এসেছে, বহু নবীর আদর্শ এসেছে, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ কার, ইন্না খাইরুল হাদিসে কিতাবুল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ কথা কার, আল্লাহর কিতাবের, ওয়া খাইরুল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যদি আপনি মনে করেন না মুহাম্মাদের তুলনায় অমকের আদর্শটা ভালো, তাহলে হল, তাহলে কি হবে, আপনার বুক থেকে ঈমান চলে যাবে। যেহেতু কোরআন ও হাদিসে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় আদর্শবান আর কেউ হতে পারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের নমুনা, তার থেকে উত্তম নমুনা উত্তম আদর্শ আর কারো হতে পারে না। এর আগে আমি বলেছিলাম শুধু মুসলমানদের কাছেই না সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহ রসুলের কথা না, সর্বশ্রেষ্ঠ একটা বই 100 জনকে নিয়ে লেখা হয়েছে, সেটা অমুসলিম লিখেছে, খ্রিস্টানদের একজন বই লিখেছে 100 জন মহাপুরুষকে নিয়ে, আর সেই 100 জন মহাপুরুষের মধ্যে সর্বাগ্রে স্থান দিয়েছে কাকে, মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিমরা না, মুসলিমরা তো মানবেই, মুসলিম তো জানেই, কিন্তু অমুসলিমরাও স্বীকার করতে বাধ্য, এবং যারা ন্যায়পরায়ণ হবে, যাদের বুক হবে উদার, উদার মনের মানুষ, উন্মুক্ত মনের মানুষ, তারা স্বীকার করতে বাধ্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ মহাপুরুষ। তার কারণও তিনি বলেছেন। যাই হোক, এখন হলো কি, আমরা মানব যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম, যদি আমরা মনে করি তার থেকে অন্য আদর্শ উত্তম তাহলে ঈমান থাকবে থাকবে না। পাঁচ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত শরীয়তের কোন অংশকে অপছন্দ বা ঘৃণা করা। আল্লাহ রাসূলের যে কোনো শরীয়তের যে কোনো অংশ আছে, সেই অংশের মধ্যে কোনো অংশকে আপনি ঘৃণা করতে পারবেন না। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু মুসলমানদের এই তালাকটা ভালো না। এক কথা তালাক বলে দিল তো সে একদম তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এটা কেমন, বাস আপনার মধ্যে সন্দেহ চলে এলো, আপনার মধ্যে দ্বিধা এসে গেল, আপনার মধ্যে ঘৃণা এসে গেল যে আপনি কোন এক শরীয়তের কোন এক অঙ্গকে কোন এক অংশকে ঘৃণা করছেন অপছন্দ করছেন, তাহলে আপনার বুক থেকে ঈমান চলে যাবে, আপনার বুকের কচুর পাতার ওপর থেকে ঈমানের ওই টলটলা ঈমান পানি সরাত করে গড়িয়ে যাবে, থাকবে না। আতে খেয়াল রাখতে হবে, তার উপর আমল করলেও এমন কাজের কাজই কাফের, তার মানে শরীয়তের উপর আমল করলেও যদি আপনি শরীয়তের কোন অংশকে ঘৃণা করেন তাহলে আপনি কাফের। নম্বর ৬, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের কোন অংশ অথবা সওয়াব বা শাস্তি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, এমন কাজের কাজীও কাফের। তার দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, কুল আবিল্লাহি وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। বলো তোমরা কি আল্লাহ তার আয়াতসমূহ এবং রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছিলে, তোমরা এখন বাজে ওজর পেশ করো না, তোমরা তো নিজেদের বিশ্বাসী প্রকাশ করার পর কুফরি করেছ, তো ঈমান আনার পর কাফের হয়ে গেছো। তার মানে কি, যে আল্লাহকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে তাদের তার দিনের অংশকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করে তাহলে সে কে, সে কাফের। কেউ দাড়ি নিয়ে ঠাট্টা করলো, কেউ বোরকা নিয়ে ঠাট্টা করলো, কেউ কারো নামাজ নিয়ে ঠাট্টা করলো, কেউ কারো ইমানদারি নিয়ে ঠাট্টা করলো ইত্যাদি, যদি কেউ ব্যঙ্গ করে তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুমিন থাকবে না, সে বিশ্বাসী থাকবে না। এই জন্য যদি কেউ দাড়ি রাখতে না পারে তো অন্তপক্ষে দাড়িকে নিয়ে ব্যঙ্গ না করে, কেউ যদি পর্দা করতে না পারে তাহলে অন্তপক্ষে কেউ যেন পর্দা নসীন মেয়ে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করে, তার কারণ করতে না পারলে কাবিরা গুনাহ হবে, আর ব্যঙ্গ বিদ্রুপ করলে একদম ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য খুব সতর্কতা বিষয়, এটা সবসময় মনে রাখতে হবে, দিনের কোন অংশকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। কিছুদিন আগে আপনারা দেখেন আল্লাহর নবীকে নিয়ে কত লোকে কত রকম ব্যঙ্গ বিদ্রুপ করল, মুসলমানরা পর্যন্ত ফেসবুকে এমন এমন, অবশ্যই জানি না মুসলমান নাম দিয়েছে সে মুসলমান কিনা, হলেও সে নাস্তিক মুসলমান, তাছাড়া আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করবে এটা হতে পারে না। আল্লাহর নবী এত বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন, তা নিয়ে কত ব্যঙ্গ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাথাকে বোম বানিয়ে সন্ত্রাস হয়েছে, সন্ত্রাস চলছে এখন সারা বিশ্বে মুসলমানরা করছে, অথচ সন্ত্রাস শুধু মুসলমানদের মধ্যে না, প্রত্যেক জাতির ভিতরেই সন্ত্রাস আছে, সন্ত্রাসের কোন জাত নেই, সন্ত্রাসের কোন ধর্ম নেই, সব ধর্মেই সব জাতি সন্ত্রাস আছে, কিন্তু মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহর নবীর মাথাকে কি বানিয়েছে, বোম বানিয়েছে। তারপরে পর্দা নিয়ে এই আরবদের মহিলাদেরকে নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ ইউরোপীরা করছে, এই তো কিছুদিন আগে যে ফিল্ম আল্লাহর নবী নিয়ে ফিল্ম আপনারা দেখলেন, এখনো পর্যন্ত ইউটিউবে আছে, সরাবে না বলছে, কত চেষ্টা করা হলো, সৌদি আরব থেকেও চাপ দেওয়া হলো, ওরা বলছে সরাবে না, যেহেতু তাদের বুকে ইমান নেই তারা সরাবে কেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন ব্যঙ্গ বিদ্রুপ যদি কেউ করে যে কাফেরদের অভ্যেস, কোন মুসলিম যদি করে তো সে মুসলিম থাকতে পারবে না, সে কাফের হয়ে যাবে। নম্বর 7, জাদু করা, ইসলাম বিনাশী 7 নম্বর কাজ হচ্ছে কি, জাদু করা, জাদু শিক্ষা করা অথবা কাউকে জাদু করা, অনুরূপ আকর্ষণ বা বিকর্ষণ সৃষ্টির উদ্দেশ্যে যোগ বা তাবিজ করা, আমাদের দেশে তাবিজ করা বলে না, যোগ করা, টোনা করা, আকর্ষণ সৃষ্টি মানে কি, কারো সাথে কারো ভালোবাসা জন্মিয়ে দেওয়া। দেখবেন সাধারণত স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, মাঝে মাঝে মেয়েকে রাখে না, ঘরে চলে আসে, তখন মেয়ের মা বাবারা হুজুরের কাছে যায় নিয়ে জামাইকে তাবিজ করে, যাতে করে মেয়ে জামাই কি হয়, হ্যাঁ যেন তাদের মানে জমে যায়। একজন এসে বলছে হুজুর আমি অমক মেয়েকে ভালোবাসি, বড় লোকের মেয়ে আমার সাথে পটে না, তো তাবিজ করে দেন যাতে করে আমার সাথে পটে যায়, দিয়ে তাবিজ করে বা জাদু করে, যোগ করে, যাই হোক। কিংবা এমন অবস্থা যে শাশুড়ি দেখছে যে আমার ছেলে আর বউ দারুণ ব্যাপার, এত জমা জমছে যে মায়ের ক্ষতি হচ্ছে, তখন মা জাদু করছে যাতে ছেলে আর মেয়ের ভালোবাসা বিকর্ষণ হয়, তার মানে ছাড়াছাড়ি হয়। আপনি একটা মেয়েকে ভালোবাসলেন, সে বিবাহিতা, আপনি চাইলেন যে ওই মেয়েটাকে আমি বিয়ে করব, দেখলেন ওদের মধ্যে স্বামী স্ত্রী বেশ মিল রয়েছে, তখন আপনি হুজুরের কাছে এসে বললেন হুজুর আমাকে এই করতে হবে, অমকের অমকের মাঝে বিকর্ষণ সৃষ্টি করতে হবে, ছেড়ে যায় তাহলে ছেড়ে গেলেই আমি বিয়ে করব, এরকম হয় না, হয় না। সমাজে বিভিন্ন রকমের আছে, যে প্রকারেই জাদু হোক, জাদু করে কাউকে ঘায়ল করা, কাউকে কষ্ট দেওয়া, কারোর মধ্যে ছাড়াছাড়ি করা ইত্যাদি, সব কি জাদু হচ্ছে এক প্রকার শিরিক, কারণ জাদু শয়তানের মাধ্যমে সংঘটিত হয়, এই জন্য জাদু হচ্ছে এক প্রকার শিরিক এবং কুফরি। এর দলিল কি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, এই যে ফালা তাকফুর, কাফের হয়ে যেও না, জাদু শিখতে আসতো তাদেরকে বলতে পারে এরকম জাদু শিক্ষা করো না, কারণ আমরা হচ্ছি ফিতনা স্বরূপ, হারুত মারুতের ব্যাপারটা, হারুত মারুত ফেরেশতা, তারা বলতেন যে খবরদার জাদু শিক্ষা করো না, আমরা হচ্ছি পরীক্ষা স্বরূপ জাদু, অতএব তোমরা কাফের হইও না বা তুমি কাফের হইও না। তাহলে বোঝা গেল জাদু শিখলে কাফের হতে হয়, ঠিক আছে কিনা। জাদু হচ্ছে দুই প্রকার, আমরা যাতে জাদু বলি, এক জাদু হচ্ছে সত্যি জাদু, ওই যেমন আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল, আল্লাহ নবী কষ্ট পেয়েছেন, তেমনি মানুষকে জাদু করা যায়। কিন্তু আর এক হচ্ছে জাদু দেখানো, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে মোবাইল, কি করে করি করে দেখলাম কি একটা খরগোশ, হয় না, হয় না, এগুলো আপনারা দেখেছেন, এটা কি জাদু, এটা কি, একটা হচ্ছে ম্যাজিক, ভেলকি বাজি, হাতের সাফাই, তাই না? এখানে এটাই দেখালো, হ্যাঁ কোন হাতে আছে? এই হাতে দেখলেন, ও হাতেও নেই, ঠিক আছে, না ওই হাতে, ঠিক আছে দেখো এই হাতেও নেই। এইভাবে ওরা কি করে ক্যাপাসিটি করে একটা জিনিসকে গায়েব করে, আসলে গায়েব করে না, কোথাও আঙ্গুলে ফাঁকে, হাতের ফাঁকে কিভাবে রাখে আমরা বুঝতেই পারি না। এই যে ভেলকিবাজি, এই ভেলকিবাজি জাদু আর ওই জাদুকে এক না, এটা হচ্ছে লোকের চোখকে ফাঁকি দিয়ে খেলা দেখিয়ে পয়সা উপার্জন করা, সাময়িক, ঠিক কিনা? আর ওটা হচ্ছে জাদু, জাদু এমন জিনিস যে আপনার ক্ষতি করবে, শয়তান দ্বারা আপনার বিশেষ ক্ষতি হবে, এই জন্য ওটা হচ্ছে শিরিক এবং কুফরি। জাদু করা হচ্ছে ইসলাম বিনাশী সাত নম্বর কর্ম। আট নম্বর কর্ম হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করা ও পৃষ্ঠপোষকতা করা। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। তার মানে তোমরা কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে স্থির করো না, সে যে ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদের একজন গণ্য হবে, আর নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। তার মানে আপনি মুসলমানদের বিরুদ্ধে যদি অমুসলমানদেরকে সহযোগিতা করেন তাহলে পরে বুঝবেন যে আপনার বুকে ঈমান নেই। তবে বিভিন্ন শর্ত আছে, যে মুসলমানদের বিরুদ্ধে আপনি সহযোগিতা করছেন তারা আসলে মুসলমান কিনা, তারা আসলে মুসলমান কিনা জানতে হবে, এরা আসলে মুসলমান কিনা জানতে হবে, ওরা কাফের কিনা, বিভিন্ন সমস্যা। মোট কথা আমভাবে জানতে হবে যে মুসলমানদের বিরুদ্ধে কোন অমুসলমানকে সাহায্য করা যাবে না, করলে পরে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নম্বর নয়, মোহাম্মদী শরীয়ত থেকে কোন কোন লোকের বের হওয়ার অবকাশ আছে এই বিশ্বাস করা। কেউ কি এরকম বিশ্বাস করে যে শরীয়ত থেকে বের হয়ে গেছে, খালাস আমি শরীয়ত থেকে মুক্ত? হ্যাঁ, দিনের ভাগ করে নিয়েছে ওরা, বলছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, দিনের চারটা স্তর করে নিয়েছে। বলছে শরীয়ত হচ্ছে সাধারণ লোকদের জন্য, তারপরে থাকতে থাকতে সে কোথায় যাবে? তরিকতে, তরিকত থাকতে হাকিকতে, হাকিকত যখনই মারেফতে পৌঁছে যাবে তখন মারফুর্তি, তখন তার হালাল হারাম কিচ্ছু নেই, বউ যেমন আর পরের বিটিও তেমন, হ্যাঁ মদও যেমন দুধও তেমন, সমস্যাই নেই, সব হালাল, নামাজ পড়তে হবে না, দিলকাবাই নামাজ পড়বে তার, মারেফাত ফুর্তি মার্কা। সুতরাং এই যে চারটে ভাগ করে নিয়েছে, এই রকম ভাগ করে নিয়ে শরীয়ত থেকে বের হওয়ার যে একটা মানে সুযোগ বের করে নিয়েছে, অবকাশ বের করে নিয়েছে। যদি কেউ মনে করে যে উম্মতের মধ্যে এমন লোক আছে যাকে শরীয়ত না মানলেও চলে, তাহলে সে কি হয়ে যাবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সব থেকে বড় মারিফত কে পেয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনদিন নামাজ ত্যাগ করেছেন না? তিনি কোনদিন সুন্নাত ত্যাগ, তাহাজ্জুদের নামাজ পড়তেন, পা ভুলে যেত তবুও তিনি আল্লাহর ইবাদত ত্যাগ করেননি। আর এরা বলছে কি যে মারিফত, ওয়াবুদু ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। তো ইয়াকিন মানে কি? মারিফত, মারিফতি, মারিফতি এসে গেলে, আল্লাহকে চিনে গেলে আর ইবাদতের দরকার নেই, কারণ আল্লাহই বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন এসে গেছে খালাস। আমরা বলছি ইয়াকিন মানে কি? মৃত্যু, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। আর ওরা বলছে না, একিন, একিন মানে বিশ্বাস, মারেফতি, মারেফতি এসে গেলে খালাস, তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে না। এইভাবে তারা ভাবে যে আল্লাহর দিন থেকে বের হওয়ার সুযোগ আছে, যদি কেউ এরকম মনে করে তো সে কে? কাফের। বাকি থাকলো ইসলামের স্তর, বললাম না ইসলামের বা দিনের স্তর আছে। সহিহ হাদিসে দিনের স্তর কি? প্রথমে প্রথমে হচ্ছে ইসলাম, তারপরে ইমান, তারপরে এহসান। ইসলাম, ইমান, এহসান। এহসান মানে কি? এহসানে গেলে নামাজ আদায় করতে হবে না? কি এহসান? মানে হচ্ছে আল্লাহর এমন ভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি, যদি এটা মনে না করতে পারি তাহলে আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এ হচ্ছে এহসান। ওখানেও কিন্তু নামাজ রোজা ছাড়ার কথা নেই, দিনের স্তর। যাই হোক, যারা দিনকে ভাগ করে মনে করে যে দিন থেকে বের হওয়ার সুযোগ আছে তাহলে জানতে হবে যে সে কাফের। আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত তাগা গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি অন্য ভাবে কেউ মুক্তি পেতে চায় তাহলে পরে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আর আকাশ থেকে তা গ্রহণ করা হবে না। আর দশ নম্বর হচ্ছে যে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, না তা শিক্ষা করা আর না তার উপরে আমল করা। দিন দিন বলে একটা জিনিস আছে, ইসলাম বলে একটা জিনিস আছে, শিক্ষা করার প্রয়োজন মনে করলাম না, ভাবলাম ওই আলেমরা যারা মাদ্রাসায় তাদের যথেষ্ট, আমরা আম পাবলিক আমাদের জন্য শেখা জরুরি নেই, তাই না? যদি কেউ এরকম মনে করে দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে। ওমান নারাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, দিন থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য দুটো শাস্তি, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। দুনিয়া শাস্তি কি? তাকে আমি সংকীর্ণতাময় জীবন দেব, সে এমন জীবনে সংকীর্ণতা অনুভব করবে যে সবকিছু আছে তবু যেন নাই নাই, সব সময় চাই চাই, খাই খাই, হাতে দই পাতে দই তবু বলে কই কই, সব সময় যেন কেমন চাহিদা মিটছে না। কিয়ামতের দিন যখন আসবে, যখন আমি তাকে পুনরুত্থিত করব এবং হাসর করব, তখন সে অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে দেখবে তো পাবে না। কাল রাব্বি লিমা হাসাতানি আমা ওয়াকাদ কুনতু বাসিরা, আল্লাহ গো তুমি আমাকে অন্ধ কেন করলে, আমি তো দেখতে পেতাম। তখন বলবে কাজালিকা তাৎকা আয়াতুনা ফানাসি তাহা ফাকাজালিকা ইয়াউমা তুনসা, আমার আয়াত তোমার কাছে গিয়েছিল তুমি ভুলে গেছিলে, আজ তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া কি? কুফরি। দিনের প্রতি ভ্রুক্ষেপ না করা, দিন শিক্ষা না করা কুফরি। যেখানে দিনের মানে শিক্ষা ব্যবস্থা আছে, কবরে গেলে প্রশ্ন হবে তাই না, যে উত্তর দিতে পারবে তাকে ফেরেশতা বলবেন কি করে জানলে, তখন কি বলবে সে? আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং তাতে যা আছে তা সত্য বলে বিশ্বাস করেছিলাম। আর যে উত্তর দিতে পারবে না, যে বলবে হা হা লা আদরি, তাকে কি বলা হবে? তাকে বলা হবে মা তালাইতা ও মা দারাইতা, পড়াশোনাও করা নয় জেনেও নাওনি, তাই না? এখানে যদি ডাকা হয় যে ভাই এসো দর্শে এসো, কিছু কথা শোনো দিনের কথা, তো বলে হুজুর সময় নেই, বলে যত শুনবি তত আমল করতে হবে, তার মানে না শোনাই ভালো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা কাল প্রশ্ন করবেন কি বান্দা তুমি আমল করনি কেন? আল্লাহ আমি জানতাম না। বাস আল্লাহ তাআলা মেনে নেবেন, তাই না? কারণ আল্লাহ তাআলা আপনার অবস্থা বুঝছেন না, আপনি যে কত বড় চালাক আল্লাহ জানেন না। হ্যাঁ আল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন আম্মা তাআমালুন, আল্লাহ গাফিল নন, বান্দা যা করছে মানুষ যা করছে। মানুষকে ফাঁকি দেওয়া যাবে রিং বিড়িং বলে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? তাহলে আল্লাহ যখন বলবে আমি জানতাম না, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন না কেন জানতে না? আল্লাহ আমাদের কাছে আলেম মৌলবী ছিল না, কেন তোমাকে মাকতুব দাওয়া থেকে গাড়ি পাঠিয়ে পাঠিয়ে তোমার বাড়ির দরজা, তোমার বাসার দরজা থেকে গাড়ি আসতো, মাকতুব দাওয়ায় নিয়ে যাওয়া হতো, শিক্ষা দেওয়া হতো, খাওয়ার পর্যন্ত দেওয়া হতো, খাবারের ব্যবস্থাও করা হয়েছিল, তুমি তো যাওনি, তখন আল্লাহ ধরবেন না? প্রত্যেকটা ভালো করে কষে, ভালো বেশি জোরে কষে ধরা হবে। আরে যাওয়ার অসুবিধা আছে আলাদা কথা, যেতে পারি না ঠান্ডাতে, গাড়ি নেই, নিজে থেকে আসতে হয় সাইকেল চালিয়ে হেঁটে, কুয়োর কাছে পিপাসার্ত ব্যক্তি ছুটে আসে, তোমার পিপাসা তুমি কুয়োর কাছে আসবে, কুয়ো তোমার কাছে যাচ্ছে তাও পানি খাচ্ছ না, কলার ভালো করে টেপে ধরা হবে গাড়ে, এমন ধরা হবে সারাশির মতো, এরকম ওজোর দিয়ে তুমি দিন শিক্ষা থেকে দূরে থাকবে, এটা আল্লাহ মেনে নেবেন না, অসম্ভব। এই জন্যই কবরের আছে ঘর ঢুকতেই মাথা চাল ঠেকবে, বলা হবে মা তালাইতা ও মা দারাইতা, কেন দিন শিক্ষা করনি? শিক্ষার তো ব্যবস্থা ছিল, গাড়ি গিয়ে আদর করে ভাই এসো ভাই এসো ভাই, মাকতুব দাওয়ায় যেও, ভাই হুজুর সময় হয় না, কাফিল খারাপ, আবার গিয়ে দেখছি তো হ্যাঁ তাস খেলছে, টিভি দেখছে, তাতে কি ব্যাপার, হুজুর সময় কাটে না, এখনই সময় ছিল, সময় ছিল না আর কোনো সময় কাটে না, এত সময় যে কাটতে চায় না, তাই তাস খেলে সময় কাটাচ্ছে, ফিল্ম দেখে সময় কাটাচ্ছে, আল্লাহ ধরবেন না? এদের চালাকি ধরতে পারবে না আল্লাহ তালা? এদের চালাকি মানুষই ধরতে পারছে, তো আল্লাহ তো ধরবেনি? সর্বনাশ এই সমস্ত মানুষরা যারা বিভিন্ন ওজোর দিয়ে দিন শিক্ষা থেকে দূরে থাকে, জেনে রাখবেন যদি কেউ দিন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালা ছাড়বেন না। আল্লাহ তালা কি বলছেন শুনুন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে ব্যক্তি তার প্রতিপালকের আয়াত সমূহ দ্বারা উপদেশ প্রাপ্ত হয় আয়াত দিয়ে, তাকে উপদেশ দেওয়া হয়, অতঃপর তা থেকে সে মুখ ফিরিয়ে নেয়, অতঃপর সে দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর জালেম আর কে আছে বলো? তার থেকে বড় জালেম আর কেউ নেই। এ হচ্ছে সব থেকে বড় জালেম, যে আল্লাহর উপদেশকে প্রত্যাখ্যান করে সে হচ্ছে সব থেকে বড় জালেম। আর আমি অবশ্যই অপরাধীদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করব। দেখছেন, আল্লাহ প্রতিশোধ নেবেন, ভালো করে ধরবেন। যাদের জানার সুযোগ নেই, যারা ইসলাম থেকে দূরে সত্যিই আছে, যারা ইসলামের খবর জানে না, যারা এরকম দাস তাদরিসের খবর রাখে না, আলাদা কথা। তোমাকে জানার, তুমি আবার যে যাচ্ছে তাকে ঠাট্টা করছো, বলে কাবসা খেতে যাচ্ছে, বলে কি কাবসা খেতে যাচ্ছে। আরে কাবসা খেতে গিয়েও তো দু চারটা কথা শুনি, তুই কি খেতে যাচ্ছিস? তুই জাহান্নামে গিয়ে কি খাবি? জাহান্নামীদের পুঁজ রক্ত খাবি, জাহান্নামীদের ঘাম খাবি, গরম পানি ফুটন্ত পানি, যা কোন গাছ দেওয়া হবে সেই গাছ খাবি, কাঁটাদার গাছ গলায় লাগবে, গরম পানি দেওয়া হবে, ঢেলঢে খাবি ডকডক করে। কাবসা খেতে যাচ্ছে, কাবসা খেতে আয়। তুই শিক্ষা করতে আসিস না কেন? দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য শুধু মানুষকে নিজে নিজে হচ্ছে ওপরের মাঝে বিতৃষ্ণা সৃষ্টি করছে। এমন লোক, এমন লোকের কাছ থেকে আমি বদলা নেব, প্রতিশোধ নেব, জাহান্নামে প্রতিশোধ নেব, দগ্ধে দগ্ধে প্রতিশোধ নেব, চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া গজিয়ে দিয়ে তার কাছ থেকে আমি শাস্তি প্রতিশোধ নেব। আল্লাহ তাআলা ছাড়বেন না, অত সহজ না। নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, নায়েবে নবীদেরকে পাঠিয়েছি, নানা রকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সমস্ত রকমের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তাতেও তোমার নজর ছাড়ছে না। আসলে তোমার মনের ভেতর একটা ভূত আছে, শয়তান আছে, সেই শয়তান তোমাকে আসতে দিচ্ছে না, সেই শয়তান তোমাকে দর্শগাহে আসতে দিচ্ছে না, সেই শয়তান তোমাকে ভালো জায়গায় বসতে দিচ্ছে না। তুমি যদি শয়তানি না ছাড়ো, আল্লাহ তাআলা প্রতিশোধ নেবেন, অবশ্যই নেবেন। আল্লাহ তাআলা আজিজুন যু ইন্তিকাম, নিশ্চয়ই হচ্ছেন পরাক্রমশালী বাদশাহ, প্রতাপশালী বাদশাহ, আর তিনি হচ্ছেন প্রতিশোধ গ্রহণকারী বাদশাহ। তার ব্যাপারে খবরদার, তুমি নিজেকে নিরাপদ মনে করো না। আল্লাহ করিম না, আল্লাহ গাফুর না, বরং আল্লাহ গাফুর করিম হলেও আল্লাহ হচ্ছে জব্বারুন কাহার। আল্লাহ যেমন গাফুর করিম, তেমনি জব্বারুন কাহার। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের বাদশ পাকড়াও হচ্ছে বিশাল, শক্তিশালী, কঠিন। যখন পাকড়াও করেন তখন কাউকে ছাড়েন না। অতএব সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যাদের আমাদের সুযোগ আছে দিন শিক্ষা করা, দিন শিক্ষা করতে হবে। আর দিনের প্রতি অনীহা থাকে, শিক্ষা করার প্রতি অনীহা থাকে, তাহলে বুকে আসলেই ঈমান থাকবে না। উপরন্তু যদি যারা শিখতে যায় তাদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করি, কাবসা খেতে যাচ্ছে, কোন স্বার্থ আছে তাই যাচ্ছে, পয়সা পায় বলে যাচ্ছে, তাদের অবস্থা আরো খারাপ। সবুর করো, অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করতে থাকলাম, দেখব কাল কে চালাক আর কে চালাক নয়। ইনশাআল্লাহ সবাই ধরা খাবে, সবারই হিসাব হবে, সারিউল হিসাব আল্লাহ তাআলা সবারই কাছ থেকে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এখনো বলছি, যারা দিন শিক্ষা থেকে পিছনে আছেন, দূরে আছেন, দিন শিক্ষা করুন। বহু শিক্ষা, সব শিক্ষা আছে, কিন্তু কোন শিক্ষা ফরজ? তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা মানে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তুমি কম্পিউটার শিক্ষা করো, সমস্যা নেই, গরজ। তুমি উকালতি পড়ো, সমস্যা নেই, গরজ। তুমি চাষবাস শিক্ষা করো, সমস্যা নেই, গরজ। তুমি ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশোনা করো, সমস্যা নেই, গরজ। কিন্তু দিন নিয়ে শিক্ষা করো, কারণ তা হল ফরজ। দিন শিক্ষা হচ্ছে ফরজ, যেটা পালন না করলে পরে ফরজ না পালনের যে গুণা হয়, যে শাস্তি হয়, ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।